السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক এক ও একক, তার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শিরককে আল্লাহর ভূমি থেকে, আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্য প্রেরিত হয়েছিলেন। আমাদের তাফসীর সূরা লোকমান থেকে হবে, আয়াত নম্বর 13-তে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের উপদেশ যা তিনি দিয়েছিলেন নিজ ছেলেকে উল্লেখ করেছেন। এ প্রথম উপদেশ, তিনি 7টি উপদেশ দিয়েছিলেন যে উপদেশগুলি এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে বলেছিল, ওয়াহুয়া ইয়াইযুহু, যেই সময় সে তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, নসিহত করছিল। ইয়া বুনাইয়া, প্রথম নসিহত, প্রথম উপদেশ ছিল ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আল্লাহর অংশীদার স্থাপন করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলম, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। জুলম হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে সবচেয়ে বড় জুলম শিরক আর কুফরি, নাস্তিকতা আল্লাহ পাকের হকের ক্ষেত্রে। দ্বিতীয় জুলম হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের কোনো কিছু নষ্ট করা, আদেশ আল্লাহ পাক যা ফরজ ওয়াজিব করেছেন কিছু ছেড়ে দেওয়া, অবহেলা করেই হোক না কেন, অথবা কোনো হারাম নিষিদ্ধ কাজ করে ফেলা, এটাও জুলম আল্লাহর হকের ক্ষেত্রে। আর এক রকম জুলম হচ্ছে জুলমুল ইবাদ, মানুষের উপর জুলম করা, আল্লাহর সৃষ্টির উপর জুলম করা। তিন রকমের জুলম ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় রয়েছে, মানুষ শুধু ওই তৃতীয় জুলমটাই বুঝে। এক সৃষ্টি যদি আর এক সৃষ্টির উপর জুলম করে, এক মানুষ আর এক মানুষ উপর জুলম করে, সেটাই শুধু বুঝে। সবচাইতে বড় জুলম হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, এই শিরক সবচাইতে বড় জুলম। সেই জন্য আল্লাহ পাক শিরকের গুনাহর অবস্থায় কেউ যদি মারা যায় কখনো মাফ করবেন না, ওই অবস্থায় মরে গেলে। তবে আল্লাহ পাক এত দয়াবান যে শিরক করার পরেও, নাস্তিকতার পরেও, কুফরির পরেও, যে কোনো পাপ করুক না কেন, যদি মতের পূর্বে তওবা করে নাই, সংশোধন করে নাই অন্তর থেকে, তাহলে আল্লাহ মাফ করবেন। অন্যান্য গুনাহের ক্ষেত্রে যদি গুনাহের অবস্থায় মরেও যায়, আল্লাহ যাকে চাইবেন, যতটা চাইবেন আল্লাহ মাফ করবেন। আল্লাহ চাইলে মাফ হবে, জরুরি নয় যে মাফ হয়ে যাবে। আল্লাহ পাকের পরে মাতা পিতার হক, মাতা পিতার হকের কথা লোকমান হাকিম নিজে বর্ণনা করেননি, কারণ তাতে যেহেতু ছেলেকে উপদেশ দিচ্ছেন, ছেলেকে উপদেশ দিতে গিয়ে যদি বলেন মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে, তো নিজের যেন একটা স্বার্থ বা অংশ আছে, এদিকটা ফুটে উঠবে, সেই জন্য তিনি এই উপদেশ দেননি। আল্লাহ পাক বললেন যে দেখো, আল্লাহ পাকের পরে মা বাবার হক রয়েছে, সেজন্য আমি এই লোকমান হাকিমের উপদেশগুলির মাঝখানে এই বিষয়টি উল্লেখ করেছি। তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াসাইন আল ইনসান বি ওয়ালিদাই, সূরা বনি ইসরাঈল, আল্লাহ পাক স্পষ্ট আল্লাহর তৌহিদ একমাত্র প্রতিষ্ঠা করবে, শিরক মুক্ত হবে, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আর তারপরে হচ্ছে মাতা পিতার হক, তাদের সাথে সদাচরণ করবে। কোরআন হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ পাকের হকের পরেই হচ্ছে মাতা পিতার হক। আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আপনার এই পৃথিবীতে লালিত পালিত হয়ে এই বড় হওয়া, শক্তিশালী হওয়া, বুদ্ধিমান হওয়া, শিক্ষিত হওয়ার পিছনে আল্লাহ পাক যে সবাব, যে উপায় তৈরি করে দিয়েছেন, তা হচ্ছে মাতা পিতা। আল্লাহ তাদেরকে যদি আপনার যত্নের জন্য, আমার যত্নের জন্য নিয়োজিত না করতেন আল্লাহ পাক, তাহলে কখনো আপনি আমি কেউ পৃথিবীতে আসতো না, আর বাঁচত না, আসলেও চলে যেত বিদায় হয়ে। এই বিষয়টি সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, যাতে করে আমরা মাতা পিতার হক নষ্ট না করি। মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়াসাইন আল ইনসান বি ওয়ালিদাই, আমি মানুষকে নির্দেশ দান করেছি, বি ওয়ালিদাইহি, যে মানুষ তার মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে। এখানে বি ওয়ালিদাইহি পর্যন্ত বলেছেন, এহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, এটা এখানে উজ্জ্বল আছে। এর আগে সুরে আনকাবুতে এই বিষয়টিকে আল্লাহপাক উল্লেখ করেছেন, সেখানে হুসনা শব্দটি এসছে। সুরে আহকাফে রয়েছে যে এহসানা রয়েছে, মানে সদ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। সৎ আচরণটা কেমন? প্রত্যেক ব্যক্তির জন্য পৃথক পৃথক হতে পারে। যার বাপ মায়ের জন্য যেই রকম ধরনের সেবার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে সৎ ব্যবহার করা। কোন বাপ মা সচ্ছল পয়সার প্রয়োজন নেই, কিন্তু পাশে থাকার প্রয়োজন রয়েছে, চিকিৎসার জন্য একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, ভালো কথার প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর্থিক অসচ্ছলতা আছে, পয়সার প্রয়োজন রয়েছে। তারপরে যে কোনো রকমের কষ্টদায়ক কথা থেকে, কাজ থেকে, আচরণ থেকে বিরত থাকা, এগুলি হচ্ছে সৎ ব্যবহার। সদাচরণটা অত্যন্ত ব্যাপক মানুষের সাথে, আর বিশেষ করে বাপ মায়ের সাথে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরা আনকাবুত আর সূরা লোকমানে এই মাতা পিতার সাথে সৎ ব্যবহারের বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার সাথে সাথে মাতা পিতা যদি অন্যায়ের কথা বলে, তাদের কথা মানতে নিষেধ করেছেন। এর প্রেক্ষাপট হচ্ছে যে মক্কি সূরা, আর মক্কায় যেই সময় এই সূরাগুলি নাজল হচ্ছে, সেই সময়ের পরিস্থিতিটা এমন ছিল যে বেশ কিছু যুবকরা ইসলাম গ্রহণ করছে, সেই সময় বাপ মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, বরং অনেক বাপ মা একেবারে বল প্রয়োগ করার চেষ্টা করছে, মা পানাহার ছেড়ে দিয়েছে, বাবা তুমি যদি এই মোহাম্মদের ধর্ম থেকে ফিরে না আসো আমাদের ধর্মের দিকে, তাহলে আমি না খেয়ে মরে যাব। আল্লাহ পাক সতর্ক করছেন, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, কিন্তু পাপের কাজে বললে, শির কুফরি করতে বললে, গোনার কাজের জন্য বললে যে আমার জন্য ওই হারাম জিনিসটা নিয়ে আস, আমার জন্য ও তার বলবে না যে হারাম জিনিসটা নিয়ে আস, বিড়ি সিগারেট নিয়ে আসতে বলছে বাপ মা, ছেলেকে বলছে যে হাট থেকে বাজার থেকে বিড়ি সিগারেট কিনে নিয়ে আসবি, জরদা নিয়ে আসবি, ওকে বলছে হারাম নিয়ে আসবি, কিন্তু আসলে তো হারাম, যা ওর সাথে মারামারি করে আয়, ও মুখের জমির ফসল নষ্ট করে আয়, যে পারিবারিক ঝগড়া গুলি থাকে, গ্রামে ঝগড়া বিবাদ থাকে, এতে এইরকম কাজ করে মারামারি করতে। ছেলে যদি না, ছেলে ভালো মানুষ যায় না, তাহলে বাপ বড় ভাইরা মারধর করে, যাবি না কেন, অন্যায়ের জন্য বাধ্য করে। আল্লাহ বলছে খবরদার, শুনবে না, অন্যায় কথা শুনবে না। আল্লাহ পাক সৎ ব্যবহার করতে বলেছেন। তারপরে বিশেষ করে মায়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, একজন মানুষের মা তাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে, কত কষ্ট করেছে এই 9 মাসে 10 মাসে, অফিসালুহু ফি আমাইন, আর ভূমিষ্ঠ হওয়ার সময় কি প্রসব বেদনা হয়েছে, যখন মরণ ঘনিয়ে এসছে চারিদিক থেকে, আর বাঁচবে না মনে হয় আপনার মা, এই অবস্থা প্রত্যেকের হয়েছে, প্রত্যেক মা বোনের হয়েছে, যখন ছেলে ভূমিষ্ঠ হয়েছে সমস্ত কষ্ট ভুলে গেছে, তারপরে আবার ফ্রি হতে পারেনি, 2 বছর দায়িত্ব, স্তন্যদান করতে হবে, দুধ দিতে হবে, অফেসালহু ফি আমাইন, আর সেই শিশুর দুধ ছাড়াবে 2 বছরে। তাহলে কোরআনের আয়াত স্পষ্ট করে যে দুধ পান করার অধিকার শিশুর হচ্ছে 2 বছর। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়াহামলুহু অফিসালুহু সালাসুনা শাহরা, গর্ভধারণ এবং দুধ ছাড়াবে, দুধ পান করাবে, এর মেয়াদ হচ্ছে সালাসুনা শাহরা, 30 মাস, 2.5 বছর। এতে থেকে তাফসীরকারগণ বা মুহাদ্দিসিনে কিরাম, ফোকাহে কিরাম নিয়েছেন যে সর্বনিম্ন হামলের সময় অর্থাৎ গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস, কমপক্ষে 6 মাস হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, মানুষ আমার শুকরিয়া আদায় করো আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। লক্ষ্য করেছেন আল্লাহ পাকের কথা, একসাথে মিলিয়ে আমার কৃতজ্ঞ হও আর বাপ মায়ের কৃতজ্ঞ হও, বাপ মায়ের কৃতজ্ঞ যদি না হয় তাহলে আমার কৃতজ্ঞতা হবে না, ইলাইয়াল মাসির, আর মনে রাখবে, গায়ের জোর দেখাবে না, কষ্ট দেবে না মাতা পিতাকে, ইলাইয়াল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন স্থল, ফিরে আসতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ তখনই রাজি হবেন যখন মা বাপ রাজি হয়, রেজার রব্বে ফিরেজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, বাপ মা অসন্তুষ্ট, আল্লাহ নারাজ হয়ে যাবেন। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ পাক বলছেন যে তোমার মা বাবা যদি পীড়াপিড়ি করে এই কাজের জন্য যে আন তুশরিকা বি, আমার সাথে শিরক করো, শিরক করার জন্য পীড়াপিড়ি করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কাছে আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নেই, এই না যে বাপ দাদা বলেছে ব্যাস হয়ে গেল, না, আল্লাহ এর কোনো দলিল প্রমাণ সনদ নাজিল করেননি, ফালা তুতিহুমা, তাহলে কখনো তাদের কথা মানবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের কথা মানবে না, তার মানে কি বেয়াদবি করবে? বাপ মা বলছে চল ওই শিরকের রাস্তা নাই, চল ওই পাপটা কর, তার মানে কি বাপ মাকে ধমক দেবেন, মারবেন, কষ্ট দেবেন, গালি দেবেন? না, কখনো জায়েজ নাই। খেতে দেবো না তোমাদেরকে, এরকম কথা বললে বাড়িতে রাখবো না? না, আল্লাহ বলছেন না, দুনিয়ার ইহ জগতের ভালো সম্পর্ক রাখতে হবে তাদের সাথে, যদিও মুশরিক হোক না কেন, যদিও বিদাতি হোক না কেন, যদিও বেনামাজি হোক না কেন, পাপিষ্ট হোক না কেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমার আলোচনার দিকে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। বিষয়বস্তু ছিল মাতা পিতা যদি আল্লাহর অসন্তুষ্টির কাজের জন্য আপনাকে পরামর্শ দেয় অথবা চাপ সৃষ্টি করে তো করবেন কি? আল্লাহ বলছেন ফালাতোতে, মানবে না। কমপক্ষে বৈধ কথা বলতে হবে, জায়েজ কথা, ফরজ ওয়াজিব বলছে, সুন্নত মুস্তাহাব বলছে, তো মানবেনই অবশ্যই, কারণ আল্লাহ এগুলি পছন্দ করেন। বৈধ জায়েজ কাজ, বাবা চল তো আমাকে অমুক দেশে বেড়াতে নিয়ে চল, পয়সা আছে নিয়ে যান, কোনো পাপ করতে যাই না সেখানে। কিন্তু যদি আবার শিরক বিদাতে আস্থানা যাই, শিরক বিদাতে অনুষ্ঠানে যাই, কখনো নিয়ে যাবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথ দাও ইহ জগতে ভালাইর সাথে, কল্যাণের সাথ, মানে তাদের সাথে এই পার্থিব জগতে সৎ ব্যবহার করা, যতই পাপিষ্ট হোক না কেন বাপ মা, তাদের সাথে সৎ ব্যবহার করা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এবং তুমি বাপ মা যদি আল্লাহর অবাধ্য হয়, গুনাহগার হয়, পাপের রাস্তায় থাকে, তাদের পথে চলবে না, বরং তুমি অনুসরণ করবে ওই সব লোকদের রাস্তার যারা আমার অভিমুখী, আমার দিকে যারা ফিরে থাকে। মান আনাবা ইলাইয়া, আল্লাহর দিকে সবচেয়ে বেশি অভিমুখী, আল্লাহর দিকে সবচেয়ে বেশি ধাবিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় থাকে, এটা বোঝানো হয়েছে। আম্বিয়া রাসূলগণের পরে সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের রাস্তায় চলো। তাবেঈন, তাবা তাবেঈন, খাইরুল কুরুন, হ্যাঁ স্বর্ণযুগের লোকেরা, তাদের রাস্তায় চলো। তারপরের যুগে শিরক বিদআত বহু পাপ শুরু হয়েছে, দিনে ঘাটতি করা শুরু করেছে মানুষরা, তখন তার আর আদর্শ তেমন থাকেনি সেই যুগের মানুষরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিনের অনুসরণ করতে হবে, আর যারাই যুগে যুগে কোরআন সুন্নার দাওয়াত দেবে তাদের অনুসরণ করতে হবে, তারা এই আয়াতে শামিল। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আল্লাহ বলছেন অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম, তখন আমি জানিয়ে দেব তোমাদেরকে, বিমা কুনতুম তামালুন, যা তোমরা করছিলে পৃথিবীতে, ভালো করেছো জানতে পারবে, মানুষ না জানুক প্রয়োজন নেই, আল্লাহ জানলেই যথেষ্ট। ভালো করেছেন আল্লাহর কাছে পাবেন আপনি, মন্দ করেছেন কেউ টের পেল না, পাপ করে অন্যায় করে ধরাই পড়লেন না, আল্লাহ তো জেনেই গেছেন, সুতরাং মুক্তি পাবেন না যদি আল্লাহর কাছে তওবা না করেন। তারপরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় উপদেশ উল্লেখ করেছেন লোকমান হাকিমের। লোকমান হাকিম বলছেন ইয়া বুনাইয়া হিয়া বৎস, এই উপদেশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এই বিশ্বাস রাখা সম্পর্কে যে আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ শুনছেন, আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবো না। সালাফের কোনো এক ব্যক্তি উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহ দেখতে পাবে না। পাপ করার ইচ্ছা হচ্ছে, কুকাজ করার ইচ্ছা হচ্ছে, অন্যায় করার ইচ্ছা হচ্ছে, এমন জায়গায় লুকিয়ে যাও যে আল্লাহ যাতে টের না পায়, দেখতে পেলো না, জানতে পারলো না। আছে এমন জায়গা কোথাও? যখন নেই তাহলে আর পাপ করিয়েন না, সবসময় আল্লাহ জেনে নিছেন, তাহলে কেন পাপ করবেন আপনি? সুযোগ পেয়েছেন বলে পাপ করবেন? আল্লাহ সবকিছু প্রত্যক্ষ করছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে লোকমান হাকিম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতি মিন খারদাল, এই নেকি অথবা গুনাহ, ইনতাকো মানে যে কোনো কাজ, ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক, তাহলে ভালো করলেও আর মন্দ করলেও, কেউ কেউ তাফসীর করে শুধু মন্দটাকে বোঝাতে চাইছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি ভালো কাজ করলেও, যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক, মানুষ জানলো না, আল্লাহ পাক আপনাকে তার প্রতিদান অবশ্যই দেবেন। ইনতাকো মানে সেটি হচ্ছে আপনার চরিত্র, আপনার আমল, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, সেই আমল মিসকাল হাব্বাতি মিন খারদাল, সরিষার দানা পরিমাণও যদি হয়, ফাতাকুন ফি সাখরা, এক তো সরিষার দানাই ক্ষুদ্র, আর সেটা যদি আবার পাথরের ভিতরে কোথাও ঢুকে থাকে, আউফিস সামাওয়াতে অথবা আকাশ সমূহের কোথাও থাকে, আউফিল আর অথবা ভূগর্ভে থাকে, আপনি জানতে পারছেন না, আপনার আপনজনও কেউ জানতে পারছে না, কিন্তু আপনার একটা ভালো কাজ অথবা মন্দ কাজ কোথাও এরকম লুকিয়ে আছে, মানে গোপনীয়তার সাথে সেই কাজ করেছেন, কেউ টের পাইনি, ইয়াতে বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা অবশ্যই নিয়ে আসবেন আপনার আমলনামে কর্মলিপিতে, লেখা আছে, রেকর্ড আছে, আর কিয়ামতের দিনে আপনার সামনে পেশ করবেন। ইন্নাল্লাহ লাতিফুন খাবির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, লাতিফ মানে একবার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সবকিছু আল্লাহ দেখেন, খাবির আর সূক্ষ্ম যিনি খবর রাখেন। তারপরে উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম, কয়েকটি উপদেশে এই আয়াতে রয়েছে, ইয়া বুনাইয়া হে বৎস আকিমিস সালাহ, সালাত কায়েম করো। একজন মানুষের শিরক মুক্ত হওয়ার পরে, তাওহীদ প্রতিষ্ঠার পরে সব সময় এ কথা মগজে বসিয়ে রাখা যে ভালো করি তবু আল্লাহর কাছে পাবো, আর মন্দ করলেও আল্লাহর লুকিয়ে রাখতে পারবো না, আল্লাহ জানবেন, সুতরাং মন্দ করব না। সংশোধন হয়ে গেল, সংশোধন যে হয়ে গেছে তাহলে আপনার কিছু করণীয় রয়েছে, কর্মগত কিছু আমল, তার প্রথমটি হচ্ছে নামাজ। মুসলিম জীবনে প্রথম এবাদত হচ্ছে দৈহিক এবাদত, অন্তরের এবাদত, গোটা অঙ্গ প্রত্যঙ্গের নামাজ এত সুন্দর এবাদত, যাতে মাথা থেকে পা পর্যন্ত বাইরের যেগুলি অঙ্গ রয়েছে আর ভিতরে সবগুলি অংশ নেই, তাই না? কিয়াম, রুকু, সেজদা, বৈঠক সবগুলিতে গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এবাদত বন্দেগীতে অংশ নিচ্ছে। ইয়া বুনাইয়া হে বৎস আকিমিস সালাহ, সালাত কায়েম করো। সালাত কায়েম করা মানে পাঁচ কায়েম করা, চার নয়, খেয়াল খুশি নয়, টাইম মোতাবেক কায়েম করা, টাইম পার করে নয়, কাজা করে নয়, অনর্থক বিনা কাজে। মসজিদে গিয়ে পুরুষদের নামাজ আদায় করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় নামাজ আদায় করা, খুশু খুজুর সাথে বিনয় হয়ে একগ্র চিত্তে নামাজ আদায় করা, এদিকে দেহ নামাজ পড়ছে আর মনটা টাকা পয়সার সাথে ঘুরে বেড়াচ্ছে, না এরকম নামাজ নয়। এসবগুলি দিক মনে রাখবেন, নামাজ কায়েম করা এবং নামাজ হেফাজত করা দুটি কথা বলেছে। ওয়ামুর বিল মারুফ, আর ছেলেকে উপদেশ দিচ্ছেন, তুমি ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে, ভালো কাজকে বৃদ্ধি করার চেষ্টা করবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যেখানে বল প্রয়োগ করা সম্ভব সেখানে বল প্রয়োগের মাধ্যমে। ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দেবে। এই ভালো কাজের নির্দেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এর তিনটি স্তর রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে। মান রাআ মিনকুম মুনকারান, অন্যায় কাজ যদি কেউ দেখে, ফালিউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে, এটা হচ্ছে প্রশাসন, সরকার বল প্রয়োগ করে বাধা দেবে। আপনি বাড়ির সরকার, বাড়ির মালিক, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে অন্যায় কাজ করছে, বল প্রয়োগ করে বাধা দেবেন, যদি তা সম্ভব না হয় তাহলে হবে লিসানেহি, কথার দ্বারা বলে অন্যায়ের প্রতিবাদ করবেন, ভালো কাজকে বাড়াবার চেষ্টা করবেন। ওয়াইল্লামিয়াস্তাতে, সেটাও যদি সম্ভব না হয়, এমন পরিবেশে আছেন যেখানে মুখ খুলে ভালো কথা বলাই মুশকিল, শিরকে শিরক, বিদাত কি বিদাত বলতেই দেবেন আপনার, অসম্ভব আপনার জন্য। এইরকম যদি নিরুপায় কেউ হয় তো ভাবে কাল অন্তর দিয়ে ঘৃণা করে প্রতিবাদ জানাবে, আরে পাপ করছে, কেউ বিড়ি সাহের খাচ্ছে, কিছু বলতে পারেন না, হয় আর বললে সংশোধন করবে না, কমপক্ষে মজলিসটা বর্জন করেন, আর বসে বসে ধোঁয়া খাচ্ছেন, এটা তো আপনার ভালোবাসা হচ্ছে তাদের সাথে মনে হচ্ছে, সেজন্য মজলিস, পাপের মজলিস বর্জন করবেন কমপক্ষে। বিবাহ শাদীতে গিয়ে দ্বিধা, তার অন্যায় কাজ হচ্ছে, যৌতুকের মতো হারাম নেওয়া হচ্ছে, কন্যাকে বসিয়ে দিয়ে পয়সা দেওয়া হচ্ছে, সবাই রূপ চেহারা দেখছে, হারাম কাজ হচ্ছে, গান বাজনা হচ্ছে, আরো কত কি পাপ হচ্ছে, অবাধ মেলামেশা মহিলা পুরুষদের, আর আপনি সেই বিবাহ শাদীতে হাজির, প্রতিবাদ না করতে অন্তর থেকে ঘৃণা জানিয়ে আপনি মজলিস বরখাস্ত করুন, সেখান থেকে কেটে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি স্তর রেখেছেন, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করা, যালিকা আযআফুল ঈমান, নিম্ন স্তরের ঈমান, অসবির আলামা আসাবাক, আর যা বিপদ আপদ আসে তার উপর তুমি ধৈর্য ধারণ করো। বোঝা যাচ্ছে যে ভালো কাজের কথা বললে, অন্যায় বাধা দিলে কষ্ট আসতে পারে, কষ্ট করতে হবে, আম্বিয়াদের সুন্নত, কষ্ট পেয়েছেন জাতির পক্ষ থেকে নবীরা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলি হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ, যেমন তন মানুষ করতে পারে, দুর্বল মনের মানুষ করতে পারে না, ভালো কাজ একটা বলবেন চলো নামাজ পড়তে চলেন, বলবেন না সাহস করে গ্রামের লোককে, আপনি দুর্বল মানুষ হলে নামাজ না পড়ে বসে আছেন, চলেন নামাজ পড়তে চলেন, কেন এই অন্যায় কাজটা করছেন, এটা তো পাপ, এটা তো অন্যায় কাজ, এটা তো ঠিক নয়, এইটা হচ্ছে দৃঢ় সংকল্পদের কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, আর একটি উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম, সেটা হচ্ছে অহংকার করিয়ে না, আর অহংকারের বেশ কিছু লক্ষণ রয়েছে, কয়েকটি লক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম লক্ষণ হচ্ছে অলাতুসাইর খাদ্দাকালিন নাস, মানুষের সামনে গাল ফুলাইও না, গাল ফুলিয়ে কথা বলা মানে কথা বলছেন এদিকে মুখ করে, কথা বলছেন লোকের দিকে দেখছেন না, এই বিভিন্ন ভঙ্গিমা, এগুলো হচ্ছে অহংকার প্রকাশ। ওয়ালাতাম শেফিল আরদে মারাহা, আর দাম্ভিকতার সাথে এই জমিনে চলাফেরা করিও না, হাঁটার সময় ঠাটবাটের সাথে হাঁটা, দাপটের সাথে হাঁটা, এটা অহংকার প্রকাশ করে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দাম্ভিক আর গর্ববকারীকে ভালোবাসেন না, বরং ধ্বংস করেন। ওয়াকসিদ ফি মাশিয়েক, আর চলায় মধ্যম পন্থ অবলম্বন করবে, দুর্বল রোগীর মতো চলবেন না একবারে ক্ষীণ হয়ে, আর একেবারে বাহাদুরি দেখিয়ে চলবেন না, সামনে কারো দিকে দেখছেন না, ডানে বামে সালামও দিচ্ছেন না কাউকে, কেউ সালাম দিলে সালামের উত্তরও নেই, তাকেও দেখছেন না, এগুলি অহংকার প্রকাশ করে, আল্লাহ নিষেধ করেছেন। এটা হচ্ছে উপদেশ লোকমান হাকিমের। ওয়াকদুদ মিন সৌতিক, আর তোমার আওয়াজকে কণ্ঠকে নিচু করো, উচ্চ স্বরে কথা বলে, চিৎকার করে, এটা অহংকারীর লক্ষণ। ইন্না আনকারাল আসওয়াতিল্লা সাউতুল হামির, চিৎকার করে কথা বলা যদি ভালো হইতো, পছন্দনীয় হইতো আল্লাহর কাছে বা মানুষের কাছে, তাহলে সবচেয়ে ভালো আওয়াজ হইতো গাধার, কিন্তু গাধার আওয়াজ শুনলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জিম পড়া সুন্নাত। ইন্না আনকারাল আসওয়াতিল্লা সাউতুল হামির, নিশ্চয় গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে শ্রুতিকটু, সবচেয়ে বেশি শ্রুতিকটু, শুনতে খারাপ লাগে, বিশ্রী লাগে এই গাধার আওয়াজ। তাহলে চিৎকার হইচই করা এটা অহংকারীদের কাজ আর অভদ্রদের কাজ। আল্লাহ ফাকর রব্বুল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, চরিত্র গঠনে তৌফিক দান করেন, আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।